الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أي مرتبي صحيح مسلم كتاب الطهارة في التحديث بعده হাদিস নম্বর হলো 249। মনোযোগ সহকারে শুনবেন, আকীদা বিশ্বাস ঠিক করার চেষ্টা করুন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা ফাকাল আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন وإنا إن شاء الله بكم لاحقون وددت أنا رأينا أو أنا قد رأينا إخواننا شيش برجل الحديث ترغي كشت أبو هريرة رضي الله عنه ورنا قلنا الله رسول صلى الله عليه وسلم عشن المقبرة أقرأ صبري عن المقبرة كيف قلنا قول رسول الله المدينة প্রসিদ্ধ মাকবারা কবরস্থান হচ্ছে বকির কবরস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সংলগ্ন এর কাছে যে মাকবারা কবরস্থান, ওই কবরস্থানের নাম হচ্ছে মাকবারাতুল বকিয়া। কি বলবেন আপনারা? আজকে থেকে এই নাম বলে ডাকবেন, বকিয়া কবরস্থান। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মকবরাই বলতেন। ভারত সরফ সালেহী চকলে মকবরা বলতেন। এখন ভারত উজ্জ্বল মকবরাই বলতেন। বাকি কিন্তু কিছু লোক অথবা অনেকে হয়তো সংখ্যা বেড়ে যায়, মকবরা না বলে ওরা বলে জান্নাতুল বকিয়া, বলে কিনা? আপনারা হয়তো বলেছেন আজকে পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল বকিয়া, ইয়াদ রাখবেন। এই জন্যই বলেছি আকীদা ঠিক করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকি বলেছেন, মকবরাতুল বকিয়া। এরকম দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফিলি আহলি বকিয়া ইলা রাহমাতিক, কেবলা বকির কবর উপাসীকে তুমি মাফ করে দাও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকি বলেন। এই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকবারাতুল আল মাকবারা বলেছেন, অর্থাৎ এখানে মাকবারাতুল বকিয়া। এমনি ভাবে মা আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত অন্য রিওয়ায়াত উনি মাকবারাই বলেছেন, মানে মাকবারাতুল বকিয়া। ইনশাআল্লাহ সম্পর্কে অন্যদিন আলোচনা। অন্যদিকে দেখেন এই মকবরায় যদি আপনি বলেন এটা জান্নাত, তাহলে তার মানে কি হবে? এই মকবরায় যেই দাফন হবে সেই জান্নাতি, এটা হচ্ছে কিনা? আপনারা তো আপনারা কি বলবেন, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বুঝে শুনে যেই মারা গেছে যে বিবে জান্নাতুল মুকিম, বকির জান্নাত, তাহলে সবাই সবই হয়ে গেছে, যেই যাবে ওখানে ওই জান্নাত। আস্তাগফিরুল্লাহ। আমি নতুন দেখে আসলাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদের একটা ফতোয়া এসেছে, তিনি উল্লেখ করেছেন এই মাকবারাতুল বকিয়ে, এই কবরস্থানে মুনাফিকদের যে নেতা, মুনাফিকদের নেতা তার নাম কি বলেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কে দাফন করা হয়েছে। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কে দাফন করা হয়েছে, আউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি কি বলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনি তো এখন জান্নাতুল বাকি বলে ওকে জান্নাতি বানিয়ে দিলেন, অথচ রব সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আবার এই সব মুনাফিকের নেতা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুস। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, বেশ লম্বা না, কারণ আমাদের কাছে সময় কম। এছাড়া আমি হচ্ছে অসুস্থ মানুষগুলো একটা হাদিস বলে দিলে আমি কম মনে করছি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আর আল্লাহ আমাদের অসুস্থদেরকে শিফা দান করুক। যতদিন আল্লাহ জিন্দা রাখেন আল্লাহ যেন সুস্থ রাখেন, ইমানের সাথে রাখেন, আর দিন প্রচার করার তৌফিক দান করুন, আমলে সালেহ করার তৌফিক দান করুন। এরপরে তাহলে আপনারা বুঝতে পারলেন বাকি কবরস্থান বলবেন না জান্নাতুল বাকি বলবেন? বাকি কবরস্থান ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওখানে এই হাদিস এসে তাদেরকে সালাম করলেন, বললেন আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন, হে মুমিন কবরবাসীগণ, বাড়ি বলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে এসে সাক্ষাৎ করব, মিল। তার মানে কি বুঝাচ্ছে? তোমরা যেভাবে মারা গেছো আমরাও মারা যাবো। আল্লাহ নবী তো আরো ইমাম মারায় না, নবী করিম সাহেব তো তার জায়গায়, আপনারা সবাই জানেন কোন জায়গায় আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় তার নিজ ঘরে তাকে দাফন করা হয়েছে, প্রকৃতিতে না, ঠিক না ভাই? তো এখানে কি বুঝাচ্ছে? তোমরা যেভাবে মারা গেছো আমরাও সেভাবে মারা যাব। অতএব তারা বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না জিন্দা আছেন, আল্লাহর সাক্ষ্যে বুঝা দরকার, প্রত্যেকটা পয়েন্ট বুঝা দরকার। বলেছেন আমরাও তোমাদের সাথে এসে সাক্ষাৎ করব। তাহলে এখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না, আরো একজন ছিলেন। তো ওরা যখন যাবেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই মারা যাবেন যেভাবে আমরা মারা যাব, বা যেভাবে পূর্ববর্তীগণ মারা গেছেন, যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মারা গেছেন, যেভাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, যেভাবে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, যেভাবে আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। কথা বলতে পারছেন? মৌত হিসেবে সবার সমান, পদমর্যাদা ওটা ভিন্ন। আর এইটি হল আহলে সুন্নতের জামাতের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তারপরে অবশ্য বাকি কথা আছে, কবরে কি জিন্দা, এইটা এরকম কিছু হাদিস মৌজুদ। এই যে কবরে জিন্দা বলতে বারজখী জিন্দেগি, কবরে জিন্দেগি দুনিয়ার জিন্দেগি না, কথা বুঝতে পারলেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি তার মধ্যে থাকতো, তাহলে কি তিনি মাটির নিচে থাকতেন না উপরে উঠতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কি তাকে মাটির নিচে দাফন করতেন? তাই এটা হলো বারজখী জিন্দেগি। ইখওয়ান ভালো করে বুঝবেন, এটা হলো কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি সবাই পাবে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতেও জিন্দেগি পেয়েছেন, দুনিয়ার জিন্দেগি আমরা যেভাবে পাচ্ছি, কিন্তু জিন্দেগি জিন্দেগি বা জীবন জীবনের বেশকম আছে কিনা, ওইভাবে কবরের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আছেন, তারও জিন্দা জিন্দেগি আছে। অন্যান্য মানুষ যেভাবে মারা যায় তাদেরও জিন্দেগি আছে, জীবন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে উচ্চ মানের জীবন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা সবার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি জিন্দা মুর্দা, মুর্দা, কথা বুঝতে পারলেন? আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দিন। বাকি জিন্দা মুর্দা সম্পর্কে কোরআন সুন্নাহ দলিল আছে, ওটা পেশ করবো না আজকে, বস ইশারা। এরপরে এদেরকে সালাম করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিদতু আন্না কদ রাআইনা ইখওয়ানা, আমার মন চায় আমি যেন আমার ভাইদেরকে দেখি। আপনারা সবাই জানেন আখ মানে কি? আখ মানে অনেকে আখ বলেন বুঝলি না, আখুই আখুই বুঝো, আখুই বুঝ না, আখ তো অনেক কেনা বুঝলি, আখুই মানে আমার ভাই, এটা কথা বললাম তো ওই আখ আখানা আমাদের ভাই, আখুই বা আখি আমার ভাই, আখানা আমাদের ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বললেন, আমার মন চেয়েছি আমি যেন আমার ভাইদেরকে দেখি, আখ এর বহুবচনী কোয়ান। সাহাবায়ে কেরাম আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাথী, তোমাদের পদমর্যাদা ইখওয়ান তো ইখওয়ানি কিন্তু এর থেকে আরো বেশি, এটাই স্পষ্ট ঠিক কিনা? যদি আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই হই তাহলে সাহাবায়ে কেরাম ভাই না, কিন্তু তাদের মধ্যে পদমর্যাদা আর একটু বেশি, আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা আমার সাথী, কিন্তু আমাদের পদমর্যাদা অন্যদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইজ্জত পেশ করেছেন, বলছেন ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, আমাদের ভাই তারা যারা এখনো আসেনি, আমাদের ভাই তারা যারা এখনো আসেনি। তো এই সময় আমরা ছিলাম, আপনারা সবাই মুসলিম, সবাই মুসলিম, হ্যাঁ আল্লাহ আপনারা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছেন আমার ভাই তারা যারা এখনো আসেনি পরবর্তীতে আসবে, কারণ এদের মধ্যে শুধু একটা গুণ ওরা, ওইটা হচ্ছে ভ্রাতৃত্বের গুণ, আর এই ভ্রাতৃত্ব বলতে ইসলামের গুণ, ইমানের গুণ, দ্বীনের গুণ। সুবহানাল্লাহ। আর সাহাবা যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, ওদের মধ্যে ইমানও আছে, আবার সাহাবায়ে কেরাম সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে তারা দেখেছেন ইমানের সাথে, তাদের পদমর্যাদা বেশি আমাদের থেকে, কত বেশি আল্লাহ আল্লাহ। তাহলে এই হল দ্বিতীয় নম্বর আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমাদের ভাই যারা এখনো আসেনি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলেন, পরবর্তী মুসলমানদেরকে তার উম্মতদেরকে বলেন তোমরা আমার ভাই, তো আমরা কেউ কি বলবো? না, আমরা আপনার ভাই না, বলবেন নাকি? বাংলাদেশে এই লড়াই আছে কিনা? আছে, কেউ বলে হ্যাঁ দেখো ওরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ভাই বলে। আমি বললাম আমি তো ভাই বলি না, আমি ভাই বলিনি, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারলেন? হাদিস সহিহ মুসলিম কিতাবুত তাহার 249 নম্বর হাদিস ইয়াদ রাখবেন, ভালো করে দরকার হয় ওখানে বাংলা সংস্করণ আছে না, বাংলা তর্জমা গিয়ে দেখুন, কিন্তু ওইসব গলত গুঞ্জন ওইটা সত্যটা প্রকাশ করতে চায় না, এরকম এরকম ঘুরিয়ে ফিরিয়ে, আল্লাহ এদেরকে হিদায়ত দান করুন। কিন্তু কথা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, ভ্রাতৃত্বের বন্ধন মৌজুদ, আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনিন পরস্পরের ভাই, মুসলিম মুসলিমের ভাই, নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জায়গায় স্পষ্ট করে বলেছেন আমার উম্মত তারা যারা পরবর্তীতে, না না আমার ভাই তারা যারা পরবর্তীতে আসবে। তখন এরপরের অংশে আসি, কারণ শুধু আমি যদি এই অংশে থাকি আমার দশম্বা হয়ে যাবে ঠিক কিনা? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এত উম্মত যারা এখনো আসেনি ওদেরকে আপনি চিনবেন কিরকম? অর্থাৎ কে আমাদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অসংখ্য গণিত সীমিত, কিন্তু আমাদের কাছে কোটি কোটি উম্মত বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ 1400 বছর সাড়ে 1400 বছর হয়ে গেল, কত উম্মত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কেয়ামত পর্যন্ত কত উম্মত আসবে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত উম্মতকে এত ভাইদেরকে আপনি কিরকম চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أرأيت لو أن رجلا له خيل غبر محجلة بين ظهري خيل دهم بهم ألا يعرف خيل؟ বলতো যদি একটা লোকের ঘোড়ার পাল থাকে, একটা পাল ঘোড়ার পাল এমন যে ওইসব ঘোড়ার ললাটগুলি সাদা উজ্জ্বল চমকানো, আর ওইসব ঘোড়া পায়ের অংশগুলো পাগুলো হাতগুলো ওদের চমকালো চমকালো, এরকম ঘোড়ার পাল কিছু সংখ্যক ওইরকম একদম কালো নিকুত কালো উটের পালের মাঝে আছে কিছু ঘোড়া, তো এই অবস্থায় সে কি এইসব কালো ঘোড়ার কালো ঘোড়ার মাঝে কালো ঘোড়ার মাঝে সে তার এইসব সাদা দবদবে ললাট বিশিষ্ট আর পা বিশিষ্ট ঘোড়াগুলিকে চিনতে পারবে না? উত্তর দিন আমরা সবাই বুঝি, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আচ্ছা এবার সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই পারবেন। কালু বেলা সাহাবায়ে কেরাম বললেন, কালু বেলা অবশ্যই সে তার ঘোড়াকে যেসব ঘোড়া ভালো বা এরকম ললাট সাদা সাদা দবদবে পা সাদা, যদি ঘোড়ার পাল হয় বিশাল ঘোড়ার পাল হয় কালো, এগুলোর মধ্যে সে তার ওইসব সাদা শুভ্র দবদবে ললাট বিশিষ্ট ঘোড়াগুলিকে সে চিনতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আমার উম্মত কিন্তু কাল কিয়ামতের দিন উজুর অঙ্গগুলি সাদা দবদবে নিয়ে কাল কিয়ামতের দিন আসবে, উজ্জ্বল চমকালো উজুর অঙ্গ নিয়ে কাল কিয়ামতের দিন আসবে। সুবহানাল্লাহ। এবারে কি বুঝেন, আপনারা যদি সালাত আদায় করেন নামাজ পড়েন তাহলে উজু করেন তো, উজু ছাড়াই নামাজ পড়েন, সবাই উজু করে এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। যদি নামাজ পড়েন নামাজের আগে উজু, এই অঙ্গগুলি এই অঙ্গ আপনার চেহারা মুখ মণ্ডল আপনার হাত আপনার পা উজুর অঙ্গগুলি কাল কিয়ামতের দিন নূর দ্বারা চমকা চমকাতে থাকবে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার যত উম্মতরা আসবে সবাইকে তাদের উজুর অঙ্গগুলি দেখতে দেখে চিনতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা ফাতুহুম আলাল হাউদ, আমি কিন্তু সকলের আগে আমার হাউদে কাউসারের সামনে থাকব, সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, সকলকে তার সকল উম্মতদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতদেরকে তিনি তার হাত মুবারক দ্বারা হাউদে কাউসারের পানি পান করাবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা কাল কিয়ামতের দিন হাওদে কওসারের পানি পান করতে চান? যারা পান করতে চান হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে তৌফিক দান, সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে কবুল করুন। এবারে আসেন সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিলেন, তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত আদায় করো, তোমরা উযু করো, তোমাদের উযুর অঙ্গগুলি কাল কিয়ামতের দিন এরকম চমকালো থাকবে, নূর দ্বারা চমকালো থাকবে, আমি তোমাদেরকে চিনতে থাকবো চিনবো আর তোমাদেরকে হাওদে কাউসারের পানি পান করাবো। কিন্তু এই সময় কিছু মানুষ উযুর কিছু মানুষ হাওদে কাউসারের পানি পান করতে পারবে না, তাহলে ওদেরকে চেনা দরকার কিনা? ওদেরকে চেনা দরকার, যেহেতু আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাওদে কাউসারের পানি পান করব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদে কাউসার থেকে নবীর হাত দ্বারা একবার পান করতে পারে পানি পান করতে পারে তাহলে তার কখনো আর কখনো তার পিপাসা লাগবে না। আমাদের দিন কত হাজার বছরের আল্লাহ কথা বুঝলি না, একবার পান করবেন আপনি প্রয়োজনে জান্নাতে যখন আপনি জানেন আপনি বলবেন আমার পিপাসা লাগবে ভালো লাগবে, সেটা ভিন্ন কথা। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলেছেন উনাদীহিম আলা হালুম ফায়ুকালু ইন্নাহুম কদ বাদালু বাদা ফাকুলু সুহকান সুহকা। শুনো, ওই সময় কিছু সংখ্যক মানুষকে অর্থাৎ কিছু সংখ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বাধা দেয়া হবে, যেভাবে ভাগা অথবা পলায়নকারী উটকে উটের মালিক অন্যের উটকে তার কূপে এসে পানি খেতে দেয় না, ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাওদে কাওসার থেকে কিছু সংখ্যক মানুষকে হাওদে কাওসারে আসতে বাধা দেয়া হবে, ওদেরকে আসতে দেয়া হবে। কে আসতে দিবেন না বলেন উত্তর দিন, ফেরেশতা কোন আলী হিন্দুস্তান বাধা দিবে। কিন্তু এর পূর্বে কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওদেরকে না চিনেন তাহলে ওদেরকে আসতে বলবেন? তাহলে ওদেরকে চিনবেন কিভাবে? সলাত পড়ে ওদেরকে চিনবেন কিভাবে? হুজুর অঙ্গগুলি দেখে বলবেন আলা হালুম তোমরা এসো, ওদেরকে তোমরা এসো, নবী নিজে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি চিনতে পেরেছেন এরা হচ্ছে আমার উম্মত, কারণ এদের হুজুর অঙ্গগুলি সাদা শুভ্র দদৃপ্ত দদৃপ্ত চমকালো উজ্জ্বল সমুজ্জ্বল। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আরেকটা পয়েন্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব জানেন? যদি জানতেন তাহলে এদেরকে বলতেন না তোমরা এসো, এ তো হাদিস আল্লাহ নবী বলবা। ওই সময় কে আমাদের তিনি চিনে জানবেন না বলে হারুন এসো এসো এসো, তখন বলা হবে ভাই ও খান ওই যে আমাদের দেশে আরেকটা আছে না বলে নবী আলিমুল গায়ব তিনি আগে জানতেন না পরে জানিয়েছেন তো মোহাম্মদ তোমরা এসো, তখন বলা হবে ইন্নাহুম কদ বাদালু বাদ, শুনো এরা তুমি আসার পরে তোমার দিনে পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ বেদাত করেছে, অর্থাৎ কি করেছে বেদাত করেছে। অন্য ফরমেস্ট সহি ভাবে ইন্নাকা লা তাদরি মা বাদালু বাদ, তুমি জানো না তোমার পরে ওরা কি কি করছে, মা আহদাসু বাদে ওরা কি নতুন নতুন করে কি আবিষ্কার করেছে, নতুন আমল করেছে নিজেদের পক্ষ থেকে বানিয়েছে তুমি জানো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহকান সুহকা, এই রিওয়ায়াতে অন্য রিওয়ায়াতে আছে সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদ, ও আমার থেকে দূর হয়ে যা, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যা, যে আমি চলে চলে আসার পর আমার দিনের মধ্যে বিকৃতি সাধন করেছে, ও আজকে আমার হাওদে কাউসার থেকে পানি পান করতে পারবে না, ও দূর হয়ে যাক দূর হয়ে যাক। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা হাদিসটি তো ছোট মুড়ো কিন্তু বুঝতে পারলেন, কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি সংক্ষিপ্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এইসব বেদাতি যারা বেদাতি আমার যদি মূল্য হয় নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করে অথবা লোকজনকে বেদাতের দিকে আহ্বান করে এদেরকে কিয়ামতের দিন হাওদে কাওসারের পানি পান করাবেন না, প্রথম নম্বর তারা আসতে চাইবে নবীও চিনবেন না ওরা যে বেদাতি, কারণ নামাজ পড়ে রোজা রাখে হর জায়গা সব মজুদ, হ্যাঁ একদম চেহারা টেহারা মজুদ, বুঝতে পারছেন ওদেরকে চিনবেন কিন্তু বেদাত করতো, এই জন্য তাদেরকে আটকে দেওয়া হবে। তাহলে আমাদের জানা উচিত কিনা কোনটা বেদাত আর কোনটা গৈর বেদাত, কোনটা সুন্নাহ গুন্ডা নবীর শরীয়ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গুন্ডা গুলো জানা উচিত কিনা, এই জন্য এই সেন্টারে আসতে হবে। আসবেন ইনশাআল্লাহ, উচ্চ উদ্দীপনা বাড়াতে হবে, জানবেন, জেনে শুনে আমল করবেন, বাংলাদেশ এনডিআই কে প্রচার করবেন। ফেসবুকে অহেতুক সময় নষ্ট করবেন, ভালো ক্ষেত্রে যদি সময় লাগান তো ভালো, আর নেই বাদ দিয়ে দিন, কোনো ফায়দা নেই। এখন যদি কোনোটা এরকম হয় ভালো একটা পোস্ট করতে পারেন, যার মাধ্যমে আমি উপকৃত হয়ে মানা যায়, আর না হলে আপনারা সময় নষ্ট করবেন না। তো আজকের মতো এই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে যা আলোচনা করলাম আর যা শুনলাম এর দিয়ে আমল করার তৌফিক দাও, বেদান থেকে বাঁচার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, সব রকমের কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, সুন্দর করে ওযু করার তৌফিক দাও, কারণ ওযু না হলে নামাজ হবে না, এই জন্য ওযুটাও সুন্দরভাবে করতে হবে। বেদাত থেকে দূরে থাকার তৌফিক দাও। আমার ভাইরা, অনেক মানুষের ওযুতেও বেদাত করে, আমার ভাইরা অনেকে আছে সালাত করে সালাতেও বেদাত করে, কারণটা কি জানে না, অথবা জেনেও বুঝে না। আমরা যেন এরকম না হয়, আমরা জানবো আর বেদাত ছেড়ে দিব, হয়তো পূর্বে করেছি বুঝতাম না, এখন আল্লাহ আমাকে বুঝ দিয়েছে আমি ছেড়ে দিব। আচ্ছা, সামনে আমাদের অনেক সাথী হজে যাবেন, অনেক মুসলমান হজে যাবেন, আপনাদের সকলকেই হজের বিধিবিধান জানতে হবে, হজ সম্পর্কিত যেসব বিদাত রয়েছে আর শিরকি আমল পর্যন্ত রয়েছে ওগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সকলকে সেসব ক্ষেত্রে সচেতন থাকা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।